প্রিয় ভক্ত বন্ধু, শ্রীক্ষেত্রের ভুবন প্রসিদ্ধ রথযাত্রা, আষাঢ় মাস দ্বিতীয় তিথি মহাপ্রভু জগন্নাথ বড়দেউল ছাড়ি নন্দীঘোষ রথে বিজয় করেছেন জন্মবেদী যা শ্রীগুণ্ডিচা মন্দির। এই পরিপ্রেক্ষী গোটি বিধবা মা সঙ্গে তার বার বর্ষর বাড়ক ধরি শ্রীক্ষেত্রক আসুছি। সে বার বর্ষর বাড়কটি মনে এই ভাব নিয়ে আসছে, দণ্ড প্রণাম করে করে সুদূর যাজপুর আসছে শ্রীক্ষেত্র। এই হচ্ছে আশ্চর্য। প্রিয় ভক্ত বন্ধু মানে, এই গীত মু আপনার শুনেছি, মোট ভাগ্যর কথা আজ শুনেলা বেড়ে মনে পড়ুছি। সত্যকে সেই দিন সেই রথযাত্রা, সেই ভাব, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে ভক্ত আসুছি, আসিকি পৌঁছি ভক্ত চন্দনপুর নিকটরে দণ্ড প্রণাম করি করে আসুথিবা বার বর্ষর বাড়ক কহুছি, সদে জগন্নাথ মহাপ্রভু মু তোমার নন্দীঘোষ রথ টাণিবি। এই কথা পদক চন্দনপুরের জন ভক্ত সে শুনি পকাইলে, সে ভক্ত জন কান্দি পকাইলে, কহিলে আরে আরে ই তো 3:30-4 বাজিগাল মহাপ্রভুর নন্দীঘোষ রথ তো যাই পৌঁছব শ্রদ্ধা বালি রে, কেতবে আড়ক রথ টাণিব, ভাঙ্গি পড়ছেন বার বর্ষর বাড়ক, কুমি হে জগন্নাথ হে কলাশান্ত, তুমি যদি সতে সালবেগ ডাক তোমার নন্দীঘোষ রথ অটকে যাই সেই বড় দাণ্ডে, হে মহাপ্রভু মো ডাক তোমাকে নিশ্চয় শুনিব, তুমি মো অটকিব, মহাপ্রভু মো অটকি যাব, রথ অটকি যাই। প্রিয় ভক্ত বন্ধু, সেই ভাবে এই গীতটি গীতিকার শশীভূষণ মিশ্র তাকে রচনা করেছেন। রহি যা তু রহি যা রে জগা কালিয়া, রহি যা তু রহি যা রে জগা কালিয়া, রহি যা তু রহি যা রে জগা কালিয়া, বড় দাণ্ডে দণ্ডে মাত্র হুয়ারে ঠিয়া, হুয়ারে ঠিয়া, হুয়ারে ঠিয়া, রহি যা তু রহি যা রে জগা কালিয়া, টেকি নাচিবি মুহি, মনা করিবুনি চকা ডোলিয়া, ছাড়ি মু আসিছি, ছাড়ি মু আসিছি মো গা চালিয়া, ছাড়ি মু আসিছি মো গা চালিয়া, হে জগবন্ধু হে কলা নিধি কলা শান্ত, মো তুমি নিশ্চয় দণ্ডে মাত্র অটকিব, মহাপ্রভু মোহ যাওয়া যায় নন্দীঘোষ রথ সেই বড় দাণ্ডে সেইটি অটকিব। আহা কোন ভাবুছেন ভক্ত, টাণু থিবে কেতে ভক্ত তোরথ দৌড়ি, আসুথিব নন্দীঘোষ বড় দাণ্ডে গড়ি, শুভুথিব ঘণ্ট ঘণ্টা কাহাড়ি শবদ, শুভুথিব ঘণ্ট ঘণ্টা কাহাড়ি শবদ, সে শবদ কান মোর হইব পবিত্র, সে শবদ কান মোর হইব পবিত্র, বহু দূর বড় দাণ্ড আখি পাউনি কেমিতি দেখিবি চকা নয়ন মুহি, বহু দূর বড় দাণ্ড আখি পাউনি কেমিতি দেখিবি চকা নয়ন মুহি, করুণা করি দে আহা করুণা করি দে নীলা চড়িয়া, ছাড়ি মু আসিছি, ছাড়ি মু আসিছি মো গা চাড়িয়া কালিয়া, ছাড়ি মু আসিছি মো গা চাড়িয়া। ମହାପ୍ରଭୁଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ ଶ୍ରୀକ୍ଷେତ୍ରକୁ ଆସିଛନ୍ତି ଲକ୍ଷ ଲକ୍ଷ ଭକ୍ତମାନେ। ବାର ବର୍ଷର ବାଳକ ଦର୍ଶନ କରିବାକୁ ଯେଉଁ ଇଚ୍ଛା ପ୍ରକାଶ କରିଛି, ଆପଣମାନେ ଟିକେ ଧ୍ୟାନ ଦିଅନ୍ତୁ। କଳା ବଦନକୁ ତୋର ଦେଖିବାକୁ ମନ ବଳିଛି ଇଚ୍ଛା ମୋହର, ହେ କଳା ବଦନ ନାହିଁ ମୋର କେହି ସାହା କରିବାକୁ ବା, ତୁହି ଦିନ ବନ୍ଧୁ ମୋର ବଳିଆର ବା, ତୁହି ଦିନ ବନ୍ଧୁ ମୋର ବଳିଆର ବା। ତୋର ନାମ ଗାଇ ଗାଇ ଯାଉଛି ମୁହିଁ, କହେ କବି ଶଶି ଟିକେ ରହ କହ୍ନେଇ। ତୋର ନାମ ଗାଇ ଗାଇ ଯାଉଛି ମୁହିଁ, କହେ କବି ଶଶି ଟିକେ ରହ କହ୍ନେଇ। ଏତିକି ମିନତି ଆହା, ଏତିକି ମିନତି ଗଳା ମାଡ଼ିଆ, ଛାଡ଼ି ମୁଁ ଆସିଛି, ଛାଡ଼ି ମୁଁ ଆସିଛି ମୋ ଗାଁ ଚାଳିଆ କାଳିଆ, ଛାଡ଼ି ମୁଁ ଆସିଛି ମୋ ଗାଁ ଚାଳିଆ। ନାଚିବି ମୁହିଁ ନନ୍ଦୀ ଘୋଷରଥ ତୋର ଟାଣିବି ମୁହିଁ, ତୋ ଆଗରେ ହାତ ଟେକି ନାଚିବି ମୁହିଁ। ମନା କରିବୁନି ଚକା ଡୋଳି